গুটি গুটি পায়, স্বপ্ন হেঁটে যায় অজানা কোন পথে, না পাওয়াকে চাই কত কি বলে চায় মনের সাথে। Won't you one more time, hold me one more time, kiss me one more time before you go? Oh, Johnny, won't you one more time?